ওগো মেঘ তুমি উড়ে যাও, কোন ঠিকানায় কে তোমায় নিয়ে যায়, দূর জানায় বলো না আমায়। ওগো মেঘ তুমি উড়ে যাও, কোন ঠিকানায় কে তোমায় নিয়ে যায়, দূর জানায় বলো না আমায়। ওগো মেঘ তুমি উড়ে যাও, কোন ঠিকানায় আমি নই সে বিরোহী, আমার কাউকে বলার কিছু নেই, আমি নই সে বিরোহী, আমার কাউকে বলার কিছু নেই, তবু যেন কি বেদনা জমে ওঠে হৃদয়ে, মনে হয় আমার কেউ কেন নেই ওই অলকায়। ওগো মেঘ তুমি উড়ে যাও, কোন ঠিকানায়। তবু আজ লগনে তোমায় একটি বারতা জানালাম, তবু আজ এ লগনে তোমায় একটি বারতা জানালাম, ব্যথা যদি নাই পাই এ জীবনে কি পেলাম, সেই প্রেম কেন নেই যে সে আমার মনকে কাঁদায়। ওগো মেঘ তুমি উড়ে যাও, কোন ঠিকানায় কে তোমায় নিয়ে যাও, বলো না আমায়। ওগো মেঘ তুমি উড়ে যাও, কোন ঠিকানায়।